দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং কেস আই হ্যাভ এভার সিন। ধনঞ্জয়ের ফাঁসি হবার আগে এই একটা ঘটনায় সারা কলকাতা তোলপাড় হয়ে গিয়েছিল। ঘটনাটা ঘটেছিল কলকাতা থেকে 170 কিলোমিটার দূরে। I want to reopen the case. সে ছিল কলকাতা পুলিশের ডিসিডিটি, তবে এখন সে রিজাইন করেছে। সুবিনয় তার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, and Elena with the clamovals. মানুষের জীবনটাই দাবার 64টা খেলা, জীবন যুদ্ধের এই খেলায় একটা ভুলই কিস্তি মাত্র। খুন হয়েছিল 20 বছর আগের একটা মার্ডার। সুবিনয় চট্টোপাধ্যায়ের মতো একজন রাইটার, এলিনা চ্যাটার্জির মতো মডেল। মধু তুমি কার? শেষ যে খায় তার। সন্ধে